شرایط موچن کر بندن شب موچن کرهی بھوگانے شرحے موچن کر بندن شب موچن کرهی پربھو موچن کر بھائے شب دن کرهلا মোচন কর ভয় সব দন্ন কর হলায় নিত চকিত চঞ্চল চিত করনি সংশয় তিমির রাত্রি অন্ধ যাত্রী তব দীপ্ত দীপ তুলিয়া ধরহে ভুবনেশ্বর হে মোচন কর জড় বিষাদ মোচন করহে প্রভু তব প্রসন্ন সব দুঃখ করুক সুখ প্রভু তব প্রসন্ন সব দুঃখ করুক সুখ ধূলিপতিত দুর্বল চিত করহ জাগরু তিমির রাত্রি অন্ধ যাত্রী সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরহে ভুবনেশ্বর হে মোচন কর সার্থপাশ মোচন করহে প্রভু বিরস বিকল প্রাণ কর প্রেম সলিল দান প্রভু বিরস বিকল প্রাণ কর প্রেম সলিল দান ক্ষতি পীড়িত শঙ্কিত চিত কর সম্পদ অন্ধ যাত্রী সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরহে ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন